চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়ে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ে, তোমারই কাছে তে হারিয়া, বিকায়ে বিকায়ে দিন পারি না ফিরিতে, দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে, দুয়ারে দুয়ারে তোমারি বিয়োগ আমারে নিও না, নিও না সরা।